যে বৈধতার কারণ ছিল ঋতুস্রাব ও প্রসবোত্তরকালীন রক্তস্রাব অবস্থায়। এই সময় রোজা ভাঙ্গা বৈধ নয়, রোজা ভাঙ্গা জরুরি, শুধু বৈধ নয় জরুরি। বৈধ নয় মানে কি, যে রাখলে চলবে তাই না? যেমন সফর অবস্থায় এই অবস্থায় কি রাখলে চলবে না? অতএব এইভাবে লেখা ঠিক হয়নি, এইভাবে একসঙ্গে লেখা ঠিক হয়নি। যেমন বললাম মাকরু এখানে সে তাই কি, এই সময়ে প্রসবোত্তর মানে নিফাস বলা হয়, বাচ্চা হওয়ার পরে যে খুন আসে, অথবা মাসিক যেটাকে বলা হয় মাসে মাসে যে খুন আসে, সেই খুন অবস্থায় রোজা রাখা বৈধ নয়, সে রোজা রাখতে পারে না। যেমন তার জন্য নামাজ পড়া বৈধ নয়, নামাজ মাফ কিন্তু পড়লে হবে না, নামাজ পড়াও বৈধ নয়। ব্যাস চার নম্বর হচ্ছে, এমন ব্যক্তিকে মুক্তি করার জন্য রোজা ভঙ্গ করা জায়েজ যার বিনাশ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখন একটা লোককে বাঁচাতে হবে, একটা প্রাণ বাঁচাতে হবে, আর তাকে বাঁচাতে হলে রোজা ভাঙতেই হবে বা রোজা ভেঙে যাবে, তখন কি করা যায় হুজুর? তখন আপনার জন্য রোজা ভাঙা জায়েজ, তখন আপনার জন্য রোজা ভাঙা যায়। অনুরূপ গর্ভকালীন এবং স্তন্যপান করার সময় রোজা ভঙ্গ করা যায় যদি রোজার কারণে মা অথবা সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে, আগে বলা হলো এইসব কারণে রোজা ভঙ্গ করা বা কাজা করা, রোজা ভেঙে কাজা করা যায়। আর কোন সময় যে ভঙ্গ করা যায় হুজুর? যখন আপনার প্রাণহানি হবে, প্রাণহানির আশঙ্কা হবে। মনে করুন সেহরি খেতে পারেনি আর সেহরির সময় পানিও খেতে পারেনি, আর আপনাকে কাজ করতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনে, যেমন করে শক্ত কাজ কিংবা চাষের কাজ, খুব ভারী কাজ, কিংবা সশ্রম যারা কারাদণ্ড থাকে, পাথর ভাঙতে হয়, কি করতে হয়, যারা পাথরের কাজ করে তাদের তো পেটে খাবার পানি কমসম পানিটা তো থাকতে হবে। এখন এমন এক পর্যায়ে দুটো কি তিনটে কি চারটের সময়ে মানে রোজা রোজা খোলার এক ঘন্টা কি আর দু ঘন্টা আগে এমন অবস্থা হয়ে গেছে দান যায় যায়, তখন তার জন্য রোজা ভাঙা জায়েজ। কতটা পরিমাণ খাবে, যতটা পরিমাণ খেলে তার জান, বুঝতে পেরেছেন? এই জন্য রোজার দিনে খাওয়া হারাম কিন্তু ওই সময়ে তখন জায়েজ। যেমন শুকর খাওয়া হারাম কিন্তু যখন এমন জায়গায় পৌঁছবেন যেখানে শুয়োর ছাড়া কোনো খাবারই নেই, তখন কি করবেন? জান বাঁচানোর জন্য ততটুক পরিমাণ খাবেন যতটুক পরিমাণে আপনার জান বেঁচে যাবে, ঠিক আছে? নাকি জান বাঁচা পড়ো খেতে থাকবে, হ্যাঁ তো অন্য খাবার না থাকলে তো খেতে যায় আপনার, ঠিক আছে? এবার চলুন একটু আগে যে আলোচনা গুলো করছিলাম আর একটু বিস্তারিত সহকারে। রোজা নষ্ট হয় কিসে কিসে, রোজা কিসে কিসে নষ্ট হয়? নম্বর এক, পানাহার করা কিংবা পানাহারের সদৃশ কোনো বস্তু খাওয়া বা পান করা, সরাসরি খেলেন অথবা পান করলেন রোজা ভেঙে যাবে। পানাহারের সদৃশ কি জিনিস? খাদ্য, যেমন যেমন যেমন সেলাইন, যেমন সেলাইন নিলে খেলে কি বলে লাগালে পড়ে আপনার রোজা ভেঙে যাবে। যৌন কর্ম করা, এখানে যৌন সঙ্গম বলা হয়েছে, যৌন সঙ্গম করলে পরে বড় কাফারা লাগে। স্বামী স্ত্রী যদি যৌন সঙ্গম করে তো কাফারা, কি কাফারা বাচ্চা মেয়ে? যদি রোজার দিনে কোন স্বামী স্ত্রী যৌন সঙ্গম করে নেয় কি কাফারা? একটার জন্য দুইজন মিসকিন খাওয়াবে, তাকে গোলাম আজাদ করতে হবে, গোলাম নাই আমাদের এখন বর্তমানে, তাহলে কি তারপরে পর্যায়টা? একাধারে এক টানা কটা, সাত টানা সাতটা, সিক্সটিন, দুই মাস, এটা কি শাস্তি? এতটুকু সবুর হলো না, রাত আসতে সবুর হলো না, এমন তো নয় যে এক মাস তুমি বিরত থাকবে, তা তো নয়, মাত্র বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সতেরো ঘন্টা বাস, তার জন্য তোমাকে শাস্তি, কি শাস্তি? দুই মাস রোজা রাখতে হবে, এক টানা তাও আবার কোন ওজন ছাড়া বিরতি চলবে না, বুঝতে পেরেছেন? আর যদি না পারে হুজুর, যদি রোজা রাখতে না পারলো হুজুর, এক মাস রোজা রাখতে গেলে তো সর্বনাশ হলো, তারপর দু মাস কি করে রোজা রাখবো? যদি এরকম লোক হয় তারা কি করবে? সে মিসকিন খাওয়া, কটা মিসকিন? একটা রোজার বদলে একটা মিসকিন, মানে হুজুর সাতটা মিসকিনকে ডেকে খাই দিলে হবে? হ্যাঁ তাও হবে। আর যদি বলেন যে না সাতটা মিসকিনকে আমি চাউল দিয়ে দেবো, চাউল দিলে কত দিতে হবে? সব 1 কিলো করে চাউল, মোটামুটি 75 কিলো হয় নাকি? 75 কিলো হয়তো, 60 সওয়া কিলো, 75 কিলো হয়। 75 কিলো চাউল আপনি 60 জন মিসকিন বা তার কম মিসকিনকে বন্টন করে দেন, আপনার রোজার কাফফারা আদায় হয়ে যাবে। হুজুর অতগুলো চাউল দেওয়ার যদি ক্ষমতা না থাকে তাহলে তো আপনি মিসকিনই, তাহলে তো আপনি নিজেই মিসকিন, আপনি কাফারা টাফারা খোঁজেন, আপনি খান। মোট কথা বিশাল জিনিস এটা, রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করা। আপনি যদি ইচ্ছা করে খেয়ে ভঙ্গ করেন তখন কিন্তু এই কাফারা নাই, কাফারাটা কিসে? স্বামী স্ত্রী মিলন করলে, বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী মিলন করলে, ব্যবচার করে যদি কেউ করে সেটা তো আরো কঠিন জিনিস। হুজুর যদি কেউ স্বামী স্ত্রী মিলন না, এমনি যদি কোন যৌন ক্রিয়া করে বীর্যপাত করে তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে, তবা করতেই তো হবেই, যেহেতু গোনা হবে, বিরাট গোনা। আর রোজা ভঙ্গ করা গোনা আপনারা জানেন কত বড় গোনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা লোককে খাসি টাঙানোর মতো টাঙিয়ে দেওয়া হয়েছে, তার মানে পায়ের রগে এইভাবে উপর দিকে তুলে দিয়ে পাটাকে ঝুলিয়ে দিয়ে মুখটাকে নিচের দিকে রাখা হয়েছে। কষ্ট হবে না? হবে না। আল্লাহ আল্লাহ। তাহলে রাসূল সাল্লাম জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এই লোকটা কি করেছিল যে সাজায়? বললেন যে এই সেই লোক যে ইফতারির টাইম হওয়ার আগে ইফতারি করে নিত। একটু আগে শুনলেন যে ইফতারি তাড়াতাড়ি করতে হবে, তাই না? তাড়াতাড়ি করতে হবে মানে এই নয় যে ইফতারি টাইম হওয়ার আগে ইফতারি করে নেবে, ইফতারির টাইম হওয়ার আগে ইফতারি করে নিত, তখন রোজাটা পরিপূর্ণ করতো না। অথচ আল্লাহ কিন্তু সোম্মা আতিম মসিয়াম আইর আল্লাহ, ও কিন্তু ইতমাম করতো না, পুরো করতো না রোজাটা, তার জন্য শাস্তি হলো এইভাবে ঝুলন্ত অবস্থায় তাকে শাস্তি। আর যদি আপনি একটা রোজা ইচ্ছাকৃত নষ্ট করেন তাহলে তার শাস্তি কি হওয়া উচিত? এভাবে নষ্ট করলে তার শাস্তি আছে। আর যে জিনিসটা এখন নয় পরে করলেও হবে, পরে চান্স আছে, সেই জিনিসটা যদি আপনি করেন তাতেও আপনার এই বড় শাস্তি, এই বড় শাস্তি। হুজুর প্রশ্ন হলো যে স্বামী স্ত্রী দুজনকে কাফারা লাগবে না একজন দিলেই হবে? যদি স্ত্রী সম্মত থাকে, যদি স্ত্রী সম্মত সহকারে এই কাজ ঘটিয়ে থাকে তাহলে স্ত্রীকেও কাফারা লাগবে আলাদা, 2 মাস রোজা রাখতে হবে, আর স্বামীকেও 2 মাস রোজা রাখতে হবে। আর যদি স্ত্রী বাধ্য হয়, কোন ক্রমে সে মানে রুখতে পারেনি, তাহলে তার কথা ধর্ষণের পর্যায়ে পড়ে যাবে, তার গুনাহ হবে না এবং তার রোজাটা তো নষ্ট হবে, রোজাটা কারাগুলি হবে। এই জন্যেই শুধু কার কাকে কাফারা লাগবে? স্বামীকে কাফারা লাগবে। এই হলো মোটামুটি যৌন মানে কাজটা বাজন। এখন যদি কেউ যৌন ক্রিয়া অনিচ্ছাকৃত হয়, কোন যৌন ক্রিয়া যদি অনিচ্ছাকৃত হয় কিন্তু কিংবা পানাহার যদি অনিচ্ছাকৃত হয়, এখানে ইচ্ছা অনিচ্ছা পার্থক্য আছে, তাই না? কেউ যদি অনিচ্ছাকৃত পায়খানা কি বলে পানাহার করে তাহলে তো রোজা ভাঙবে? ভাঙবে না। অনিচ্ছাকৃত কেউ যদি খায় তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে খাওয়ায়। কি ব্যাপারে? কিভাবে? মনে করুন আপনার ফলের বাগান আছে, আপনি রোজা রেখেছেন ভুলে গেছেন, গিয়ে যাচ্ছেন হঠাৎ করে একটা ফল তুলে মুখে ভরলেন, খেতে লাগলেন, হঠাৎ করুন রোজা রেখেছি ফেলে দিলেন, রোজা ভাঙবে? ভাঙবে না। তেমনি অনিচ্ছাকৃত যদি কেউ যৌন ক্রিয়া করে নেয়, হয়তো বা তারা ফজরের পর ঘুমিয়ে আছে, খেয়াল নেই, ঘুমে ঘুরে উঠে বাই চান্স হয়ে গেছে, রোজা ভাঙবে না? এরকম তো হয় না সাধারণত, তবু মশলা বলা হচ্ছে আর কি। যদি এমন কোন বেখেয়াল মোগাফাল যাকে বলে আর কি, উদাসীন কোন স্বামী স্ত্রী হয় যে বুঝতেই পারলো না রোজা রেখেছে, আলাদা কথা, রোজা ভাঙবে না, বলা হয়েছে মশলা। আর যৌনক্রিয়া যে অনিচ্ছাকৃত হয়, যেমন স্বপ্নে, স্বপ্নে যৌনক্রিয়া সত্য সত্য যৌনক্রিয়া হয়ে আপনার বীর্যপাত হয়ে গেছে, এটা কি ইচ্ছাকৃত? অনিচ্ছাকৃত, তাতে কি রোজা ভাঙবে? দিনের বেলায় শুয়েছিলেন, হঠাৎ করে নাইট ফলস হয়ে গেছে, যাকে নাইট নয় দিনেই, কিন্তু হ্যাঁ তখন সেই ক্ষেত্রে রোজা ভাঙবে? রোজা ভাঙবে না, এটা হচ্ছে অনিচ্ছাকৃত। তারপরে ঋতুস্রাব কিংবা প্রসবোত্তরকালীন রক্তস্রাব হলে আপনার রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত বমি করলে, দেখেন ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙবে। তার মানে হলো অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায়, কেউ সামালতে না পারে, দমন করতে না পারে, হয়ে গেল বমি, একটা বিশ্রী গন্ধ দুর্গন্ধ হইল, হয়ে গেল পেটে পেটে ব্যথার কারণে হয়ে গেল আপনি বমি, তাহলে পরে তার রোজা ভাঙবে না। মুখ ভর্তি হোক বা মুখ ভর্তি না হোক, রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত বমি কি করা হয় বুঝো? আঙুল ভরে বমি করে। কেন? অনেক সময় মাথা ব্যথার জন্য মাথা যন্ত্রণা করছে বলে অনেকে বলে বমি হলেই ভালো হয়ে যাবে, আঙুল ভরে বমি করে। কিংবা পেটে যন্ত্রণা হচ্ছে বলে কি বমি করে দিলে পরে যন্ত্রণা থেমে যাবে, আঙুল ভরে বমি করে। কিংবা কোন দুর্গন্ধ শুনে নিজেকে ইচ্ছা করে বমি করে, তাহলে পরে তার রোজা ভাঙবে নচেত ভাঙবে না। এখানে বলা হচ্ছে অতিরিক্ত পরিমাণে রক্ত বের করলে রোজা ভাঙবে। এই জন্যই অবশ্য বললাম মতভেদ আছে, অতিরিক্ত পরিমাণ মানে যে কাউকে রক্ত দান করবেন আপনি, দুই ব্যাগ এক তিন ব্যাগ রক্ত দেবেন, সেই ক্ষেত্রে আপনার রোজা ভাঙবে। আর সাত নম্বর কারণ বলা হয়েছে রোজা ভঙ্গ করার নিয়ত করলে। আপনি নিয়ত করে দিচ্ছে রোজা রাখবো না, তাহলে রোজা ভেঙে যাবে। কেমন হয় জীবন হিরণ, রোজা ভাঙা নিয়ত কি করে হয়? রোজা ভাঙা নিয়ত করলেন রোজা ভেঙে যাবে। যেমন উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ আপনি ওমরা করতে যাচ্ছেন বা সফরে যাচ্ছেন, দিয়ে বাসে চাপলেন, বাসে চাপার পর বসে আছেন, খালাস আমি আর রোজা নেই, এখনো কিন্তু খাননি কিছু, রোজা ভেঙে দিলেন, মানে সফরে আপনার নিয়ত হয়ে গেল যে পুরো সফরটাই আমি রোজা রাখবো না, নিয়ত ভেঙে দিলেন, দিয়ে বাস খানি দূর গিয়ে খারাপ হয়ে গেল, কিংবা অন্য কোনো কারণে আপনার ওমরায় যাওয়া হলো না, আপনি বাড়িতে ফিরে এলেন, আপনি দেখবেন এখনো তো কিছু খাইনি, অতএব আমার রোজাটা হবে থাকবে? থাকবে না, যেহেতু মাঝখানে আপনার নিয়ত কেটে গেছে। নিয়ত বরাবর রাখতে হবে, নিয়ত বরাবর না রাখলে রোজা থাকবে না। এমনিতে কোন মুসলিম কাফের হয়ে যায়, এমন একটা কথা বলবো যার ফলে সে কাফের হয়ে যায়, রোজা থাকবে না? রোজা থাকবে না। কিন্তু এক ঘন্টা পয়সা দিয়ে তোবা করে রোজাটা ফিরে আসবে না, না, যেহেতু তার মাঝখানে কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, কেটে গেছে। এবার বলছে রোজা ভঙ্গ হওয়ার শর্ত হলো তিনটি। হ্যাঁ আগে বলে দিলাম কি, তবে আবার পরিষ্কার করে বলছে রোজা ভাঙবে এইসব কারণে, কিন্তু তার শর্ত হলো তিনটি। জ্ঞাতসারে রোজা ভঙ্গ করা নির্দেশ অথবা সময়ের অজ্ঞতার কারণে নয়, মানে জেনে শুনে রোজা এইসব গুলো কোন একটা জেনে শুনে করলে পরে তবে রোজা ভাঙবে, না জেনে করলে রোজা ভাঙবে না। কেমন হুজুর? আপনি ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে থেকে উঠলেন, সাথে ঘড়ি নেই, কিচ্ছু নেই, কানেও শোনার কোনো উপায় নেই, কাউকে জিজ্ঞেস করার কোনো উপায় নেই, তাড়াহুড়ো করে উঠি মনে করলেন যে এখনো রাত আছে, সেহেরি খাওয়ার সময় আছে, যে সেহেরি খেয়ে নিলেন। তারপরে আপনি সেহেরি খেয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখছেন যে আপনার সেহেরি খাওয়াটা ফজরের পর হয়েছে, রোজা হবে না? হবে না, হয়ে যাবে, কারণ না জেনে, সময় না জেনে। আকাশে খুব মেঘ আছে, ইফতারের সময়ে খুব মেঘ আছে, ঘড়ি নেই বা আপনার সেরকম জানার কোন সুবিধা নেই, এমন জায়গাতে আছেন, আপনার মনে হলো যে সূর্য ডুবে গেছে, দিয়ে ইফতারি করে ফেলেন, ইফতারি করে নামাজ পড়তে যাবেন, তখনই এক খণ্ড মেঘ সরে গিয়েই দেখছেন যে এই সূর্য এতক্ষণে ডুবছে, তাহলে রোজা হবে না? হবে না, রোজা হয়ে যাবে, তাই না? অনেক সময় এয়ারপোর্টে ইফতারি করে জাহাজে চাপে, জাহাজ যখন আকাশে ওঠে তখন সূর্য দেখা যায়, রোজা হবে না? হবে না, হবে, কারণ আপনি ঠিক সময়ে ইফতারি করেছেন, পরে কোন কারণে সূর্য দেখা গেছে তাতে আপনার ক্ষতি হবে না। তাহলে কত সালে হতে হবে? দু নম্বর হচ্ছে স্মরণ অবস্থায় হতে হবে, মানে ইচ্ছাকৃত হতে হবে, ভুলবশত নয়। যদি ভুলবশত খেয়ে ফেলেন, ভুলবশত যদি কিছু করে ফেলেন, তাহলে পরে আপনার রোজা ভাঙছে না, ভাঙবে না। স্বেচ্ছায় হতে হবে, মানে কেউ যদি বাধ্য করে আপনাকে জবরদস্তি করে খা, না তোকে শুট করে দেবো, হ্যাঁ খাবি না, খা বলছে না তোকে মেরে ফেলবো, যদি কেউ জোর করে খায় তাহলেও কি হবে? রোজা ভাঙবে না। এজন্যই যা মনে হয় যে যদি কোন স্ত্রী তার স্বামীকে বাধা দিতে না পেরে যদি সহবাস করে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না, তাহলে তার রোজা ভাঙার কথা নয় যেহেতু সে চেষ্টা করেও পারেনি। এই হলো তিনটে শর্ত রোজা কাজা করা। যে ব্যক্তি রমজানের একাধিক রোজা অন্য কিছু দ্বারা ভঙ্গ করবে, স্ত্রী সহবাস বা অন্য কিছু দ্বারা ভঙ্গ করবে, তার প্রতি উক্ত রোজা কাজা করা ওয়াজিব। আর যদি রমজান মাসের রোজা সহবাস দ্বারা নষ্ট করে তাহলে তার প্রতি উক্ত রোজা কাজা করার সাথে সাথে কঠোর কাফফারা ওয়াজিব হয়ে যাবে। আর কঠোর কাফফারা হলো যে তখন বলছে একটি ক্রীতদাস মুক্তি করা, যদি এর ক্ষমতা না হয় বা না পাওয়া যায় তাহলে অবিচ্ছিন্ন ভাবে মানে ধারাবাহিক ভাবে দু মাস রোজা রাখা, যদি এতেও অক্ষম হয় তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করা। এই হলো আপনার রোজা ভঙ্গর কারণ সমূহ এবং রোজার আদব সমূহ। বাকি অন্যান্য রোজার কথা ইনশাআল্লাহ পরে কাটতে গেলে রক্ত বেরিয়ে কেটে রক্ত বেরিয়ে।